العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الله قد جدير كر حج فرض كرن আর যাদেরকে তৌফিক দেন তারাই হজ আদায় করে। কত লোক আছে বড় বড় ধনী হজ ফরজ কিন্তু হজ করে না বা হজ করতে পারে না। তাই যারা হজ করেছেন বা করবেন এই বছর যারা করবেন আল্লাহ শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আর যারা এই বছর তৌফিক পাননি আপনার রবের কাছে দোয়া করুন যেন আগামী বছর হজ সম্পাদন করতে পারে। হজ ফরজ হয়ে গেলে আর বিলম্ব করতে নাই, সবসময় খেয়াল রাখবেন হজ ফরজ আর বিলম্ব করতে নেই, হজ সাথে সাথে হজ আদায় করে নেবে। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, ما حكم زيارة المسجد النبوي وهل لها تعلق بالحج؟ مسجد النبوي زيارة البدان كي ارشاد كي حجر كنو شمبر قاسه তখন শেখ সাহেব রহমতুল্লাহ আলী উত্তর দিলেন, অনেকে মনে করে যে মসজিদে নবীর জিয়ারত বা মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত ওয়াজিব মুশকিল মসজিদে নবীর মনে করে না, কারণ কিছু জাল হাদিস তারা বানিয়ে নিয়েছে অথবা জাল হাদিস যা বানিয়েছে ওরা বানিয়েছে আপনারা শুনবেন এ সম্পর্কিত কিছু আলোচনা, আমি তো আরো আলোচনা করেছি আজকে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আলোচনা করছি। এর পূর্বে আপনারা নেটে দেখবেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির এদিকে আলোচনা হয়েছে মসজিদ নববীর জিয়ারত সম্পর্কিত আলোচনায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারত হলো সুন্নাহ, জিয়ারাতুল মসজিদিন নববী সুন্নাহ, মসজিদ নববীর জিয়ারত সুন্নাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দু আর-রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সফরের তৈরি করা যাবে না তবে তিনটি মসজিদের জন্য, মানে ইবাদত মনে করেন এই তিন মসজিদে যাওয়া ইবাদত আলহামদুলিল্লাহ সুন্নাহ। কিন্তু অন্য কোন জায়গায় ইবাদত মনে করে সফর করা কি না ওই প্রতি বৃহস্পতিবার আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ওখানে ঢাক ঢোল বাজিয়ে লোকজন ওখানে আসে, আপনারা দেখেছেন কিনা? আবার ওখানে কত কুকুরটি আছে বোঝার মাস, শাহজালালের দালালি কবুতর, আবার কত ভণ্ড চিনেন ওই জটবাদা চুল, নাই গুজা নাই গঞ্জা বাবা নাকি বললেন গঞ্জা বাবা, আমি যে ছোটবেলা দেখেছি একটা লোক এরকম যাচ্ছে আর কি, মন্ড মন্ডন তো অনেকই আছে হাঁটছে, কারণ যারা ওখানে যাওয়া সবাই মনে করে এখন বাবা মজুদ বাবা আছে ওদের থেকে কিছু পাবে। একটা হঠাৎ করে একটা লোকের এরকম দিল থাকবো, সে তাকিয়েছে বলছে দে বুঝছেন তো শেতান ভন্ডের ভন্ডা আমি কিরকম পয়সা কামাই এর ভন্ডা আমি, আরো মনে করছে হ্যাঁ তাইলে বাবা আমার উপর খুশ হয়ে গেছে দেখা যায় তাই আরো খুশি, কারণ এরকম সবাইকে থাকবো মানে না আমাকে বেড়ে দিয়েছে থাকবো বুঝছেন কি জানি ভেবে দে যা দিয়েছে নিয়েছে নিয়ে নিয়েছে আরেকটা থাকবো যা তোর সব হয়ে গেছে আমরা কিছু আলোচনা শুনবো পরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন মসজিদ ভিন্ন, অন্য কোন মসজিদ বা জায়গার উদ্দেশ্যে সফর করা নিষেধ, সফর করা সহি না, নবীন নিষেধ করেছে। অন্য ফর্মে লা তাশুদ্দু রিহাল মানে উটের কেটাওয়া, উটের যে আসন ওইটা তোমরা বাঁধো না, কারণ সফর করার জন্য আসন বাঁধে একেবারে রিহাল বাঁধো না, সফর তৈরি করো না। তবে তিন মসজিদের জন্য, এক মসজিদে হারাম, আরেকটা মসজিদে নববী, আর আরেকটা মসজিদে আকসা। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে। এখন লিখছেন কিতাব ফাদুস সাফি মসজিদ মক্কা ওয়াল মদিনা রকম আল হাদিস, এখানে যেটা আছে অনেক সময় ভুল হয় এজন্য 1189 আর মুসলিম 1397 নম্বর হাদিস। তো মানুষ মসজিদে নববীর জিয়ারত করবে যেহেতু এটা সুন্নাহ, মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবে। অন্যদিকে এই মসজিদে সালাত আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য মসজিদে হাজার সালাত থেকে উত্তম, অন্য মসজিদে হাজার সালাত থেকে উত্তম। তো এই মসজিদে হারাম মক্কার মসজিদ এটা ভিন্ন, কারণ ওখানে অন্য মসজিদে সাধারণ এইসব জায়গায় মসজিদে সালাত পড়া থেকে মিয়াত আলফ সালাত থেকে উত্তম, মিয়াত মানে কি এক লক্ষ সালাত থেকে উত্তম সুবহানাল্লাহ। তো মসজিদে হারামে এক সালাত পড়া, কাবার মসজিদ গুলিতে এক সালাত পড়া, মসজিদে হারাম, মসজিদে হারাম বলতে কি বুঝি আমরা, ওই হারাম সীমানার ভিতরে ইনশা আল্লাহ আল্লাহর রহমত প্রশস্ত, কেন একদম সংকীর্ণ করব, সংকীর্ণ করার কিছু নেই। কিন্তু মসজিদে হারামে সালাত পড়া উত্তম কিন্তু সন্দেহ নেই, কিন্তু এই সালাতটা হারাম সীমানার ভিতরে যে কোনো মসজিদে পড়লেই লক্ষাধিক সালাত আদায়ের সওয়াব পাবে ইনশাআল্লাহ, মানে অন্য মসজিদে। আর মসজিদে নববীর কত আপনারা জানেন, অন্য মসজিদের তুলনায় কত 1000, তাহলে অন্য মসজিদের তুলনায় 1000 মসজিদে হারাম ছাড়া, আর মসজিদে হারামে মসজিদে অন্যান্য মসজিদের তুলনায় লক্ষাধিক সওয়াব পাওয়া যায় কিন্তু মসজিদে নববী ছাড়া, কারণ মসজিদে নববী কত 1000 গুণ, তাহলে অন্য মসজিদের হিসাবে কমে যাবে ঠিক কিনা এটা বুঝতে হবে হিসাব। তাই বলছেন মানুষ যে মদিনায় যাবে কি উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে যাবে। তাই সর্বপ্রথম জানেন কোথায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এবারে যখন মদিনায় যাবে সফর করবে তার উদ্দেশ্য হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত পড়া। এবারে ওখানে যখন পৌঁছাবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে, কে আছে যে ওখানে গেলে কবর জিয়ারত করে না? সবাই চেষ্টা করে, হয়তো বিশেষ অসুবিধা মুমকিন, এটা জরুরি না করতে হবে এরকম না, কিন্তু আমরা সাধারণত করে আসি কিনা মসজিদ, উদ্দেশ্য হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদের জিয়ারা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে এসো, এসব হচ্ছে গলত হাদিস, নবীর মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে যাও, যেভাবে হাদিসে এসছে আমরা যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে, ওখানে গেলে যাওয়ার পরে আমরা আল্লাহর নিয়মতান্ত্রিক, প্রথমে মসজিদে গেলেন তাহিয়াতুল মসজিদ পড়বেন, ফরজ সালাতের সময় হয়ে গেলে ফরজ সালাত পড়বেন, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবেন, এটা আমরা করি আলহামদুলিল্লাহ সুযোগ পেলে, বিশেষ অসুবিধা সেটা ভিন্ন কথা। তো বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওয়া ওয়াসালা ইলা হুনাকা যারা কবর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে পৌঁছালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবে, وقبر صاحبيه ابي بكر وعمر رضي الله عنهما على الوجه المشروع في ذلك من غير بدع ولا غلو. তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই সাহাবী আবু বকর আর উমর رضی الله عنهما কবর জিয়ারত করবে, কিন্তু কি রকম কবর জিয়ারত করবে? নিয়মতান্ত্রিক শরীয়ত সমর্থিত পদ্ধতিতে, বেদাত করবে না, সীমা লঙ্ঘন করবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুই সাথী, আল্লাহু আকবার, যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই দুই সাথী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমি প্রবেশ করেছি আমার সাথে কে ছিলেন? আবু বকর ওয়া উমর, বের হয়েছি আমার সাথে কারা ছিলেন? আবু বকর ওয়া উমর, বাস্তব হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে, ওই জায়গায় তাদের নবীর সাথে তাদের দুইজনের কবর, সুবহানাল্লাহ বিহামদিহি, হিংসুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সাথে হিংসা করে, আবু বকরের সাথে হিংসা, উমর ইবনে খাত্তাবের সাথে হিংসা করে কিনা, বরং তাদেরকে গালি দেয়। এই দুই সাথী এমন সাথী যারা জীবিত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, সাথে ছিলেন যখন মারা গেছেন, কবরও এই দুই সাথে তার সাথে আছে, সুবহানাল্লাহ, কত বড় হিংসুক, কত বড় মুনাফিকের গোষ্ঠী এই সব কথিত শিয়া রাফিদীরা, যারা আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। এক তো তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, দুই নম্বর দুজনই হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ঠিক কিনা? ওদেরকে আবার আপনার ইরানের রেডিও বার্তা আবার শুনবেন, খুব ভালো লাগে, ঠিক না? মানুষ বুঝে না, ওইটা ব্যাপারটা করুন, এটা শুনবেন না, এদের সাথে সম্পর্ক নাই, যারা কবর জিয়ারত করবেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করবেন, সাবিত তো বলতেই হয়। আচ্ছা, এখানে উপরে আরেকটা প্রশ্ন করা হয়েছিল, হাল লাহু ওয়া হাল লাহা তাআল্লুক বিল হজ্জ, অর্থাৎ মসজিদে নববীর জিয়ারতের সাথে হজের কি কোনো সম্পর্ক আছে? আমরা সবাই জানি না, সহ সেটার উত্তর, লা লা আলাকাত লাহু বিল হজ্জ, হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। ওয়া আন্না জিয়ারাত আল মসজিদ আল নববী, জিয়ারাত আল মসজিদ আল নববী মুনফাসিলা, ওয়াল হজ্জ ওয়াল উমরা মুনফাসিলাতানি আনহু, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিস, পাঁচটি বিষয়ের উপর, এর মধ্যে থেকে আমরা শুনে এটা কি হজ, ওই পাঁচটি ভিত্তি কি? প্রথম নম্বর শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, একথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর আরেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। এই গেল এক। দুই নম্বর ইকামাতুস সালাত, সালাত কায়েম। তৃতীয় নম্বর যাকাত। চতুর্থ নম্বর সিয়াম, সোম রমাদান। পঞ্চম নম্বর কি? হজ। আচ্ছা বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন হজ্জে, হজ্জের সাথে আরেকটা আছে নাকি? মসজিদে নবীর জিয়ারত না, মসজিদে নবীর জিয়ারত সুন্নাহ, কিন্তু হজ উমরার সাথে এর কোনো সম্পর্ক নেই। মানে সুযোগ পেলে যায়, কেউ যদি সরাসরি মক্কা চলে যায় উমরা করে চলে আসে কোনো অসুবিধা আছে? কিন্তু আমরা যেহেতু এখানে আছি, একসাথে দুই কাজ করে আসি আলহামদুলিল্লাহ। অথবা যারা দূর দূর থেকে আসেন একসাথে দুই কাজ, যেমন হজ করলেন তারপরে আবার বাংলাদেশ থেকে আবার আসা মুশকিল। আমরা নিজেরাই এখানে আছি, এখান থেকে মক্কা মনে করেন 900 কিলোমিটার, 850 কিলোমিটার বা 1000 কিলোমিটার, তবুও আমরা আমাদের মনে করি আবার যেতে পারবো কিনা। তো একসাথে দুই জায়গায় জিয়ারা করে আসি আলহামদুলিল্লাহ, এটা সুযোগ হিসাবে। কিন্তু এটা কোনো এরকম না যে মসজিদ নবীর জিয়ারত করতেই হবে, না হলে হজ হবে না, করতেই হবে না হলে উমরা হবে না, এরকম কিছু না। আশা করি বুঝতে পেরেছি, এটা সবাইকে জানানো উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। তবে কথা উলামায়ে কিরাম হজের কিতাবে দেখবেন লাস্টে মসজিদ নবীর জিয়ারত আছে, আছে না? কোনো কোনো কোনো কোনো কিতাব আছে নাই। আমরা সাধারণত শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাব দেখবেন, যেগুলো আছে ওই লাস্টে আমাদের শেখেরই, যিনি এই ফতোয়া লিখেছেন, তারাও ছোট পুস্তিকা যেটা আপনারা বাংলা দেখতে পান সহির, আমার অনুবাদ দেখবেন এটা লাস্টে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারা আছে না? আচ্ছা শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহির কিতাব তাহকিকুল ইলাহ ওখানেও আছে, আছে না? আছি। শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আর একটা বড় কিতাব আমাদের আমার অনুবাদ আছে, আপনারা এর সেন্টার পাবেন, আছে লাস্টে। এই যে কিতাব আমরা দেখতে পাচ্ছি, এটা এটা মনে হয় নাই মুসলিম নবীর জিয়ারত আছে নাকি? এটা নাই সুখান্ত হেল নাই, তাতে কোনো অসুবিধা নেই বুঝলেন। তো সাধারণত উলামায়ে কিরাম হজের সাথে মসজিদ নবীর জিয়ারতের কথা উল্লেখ করেন, কেন? যেহেতু মানুষ দূর দূরান্ত থেকে আসে, এটা বলছেন নাকি শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, দূর দূরান্ত থেকে আসে একই ভাবে দুইটা কাজ করলে, এই জন্য উল্লেখ করেন। আর নাইলে হজের সাথে এর কোনো সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ। তাই খবরদার, নিয়ত খালিস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, বিদাত করতে নাই, সীমা লঙ্ঘন করতে নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঠিক হয়েছে নিচেরটা? এরপর প্রশ্ন, মাল আদাবুল মাশরুআতু ফি জিয়ারাতি কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারতের বিধিত আদব, শরীয়ত সমর্থিত আদব কি? সুন্দর প্রশ্ন। উত্তর, আল আদাবুল মাশরুআ আন ইয়াজুরা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা ওয়াজহিল আদব, আদবকে সামনে রেখে। আদব আমরা যাবে সময় হয়ে গেল, এই বলি না এটা ব্যাপ্ত বলি না, খালাস একটি আর আদব আর তর্জমা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের সামনে দাঁড়াবে, স্বাভাবিক দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আমরা সবাই জানি সালাম, আর এটাই উত্তম আমি যা মনে করি, কারণ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর তাহিয়াতু দিয়ে এরপরে যদি অসুবিধা নেই উল্লেখ করেছেন, কেউ যদি পারে বলুন যথেষ্ট, মানে বাংলায় বলে দিবেন, আল্লাহ আপনার উপর সালাত নাযিল করুন, আপনার উপর বরকত নাযিল করুন, আর আপনাকে আপনার উম্মতের পক্ষ থেকে উত্তম বদলা দান করুন। বাংলা আরবি জানলে বলে দিলেন, বাংলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি দিব? আমরা কিছু দিতে পারবো? তবে এভাবে দিতে হবে যে পদ্ধতি আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আমাদের পক্ষ থেকে। না আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েক কোটি টাকা দিলে হয়ে যাবে নাকি? দুনিয়ার কোন মূল্য আছে? আল্লাহ আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় হবে যদি আমরা তার তরিকায় চলি, এটাই হলো আসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শুকরিয়া আদায় হবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর বিধান মেনে চলি, নবীর তরিকা মোতাবেক চলি, সালাত করি পাঁচ ওয়াক্ত, আল্লাহর নাফরমানি থেকে বাঁচি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপর সালাত পাঠ করি সালাতের ভিতরে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, আর সালাতের নামাজ ছাড়াও ঠিক না চলতে ফিরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপর সালাত পাঠ করব, কিছু কিছু এরকম করে কিনা অনুষ্ঠান মিলাদ আর কি করে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত অনুষ্ঠান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করা যাবে না, এরপরেই আসে কার কবর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন তারপরে এক কদম খুতবা ছায়া নিয়ে ডান দিকে যাবে, মানে আপনি যদি এরকম দাঁড়ান তাহলে ডান দিকে হচ্ছে ডান দিকে গেলে এক কদম এদিকে গেল তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা তার সামনে আসলো মুকাবিল, বুঝছেন তো? এটা সে উল্লেখ করেছে এক কদম পরে আর বলে আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মাদিন খায়রা, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খলিফা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত আর বরকত নাযিল হোক, আল্লাহ আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের পক্ষ থেকে উত্তম পদবি দান করুন। তারা কত কষ্ট করে গিয়েছেন, আবু বকরের ফজিলত তো আর এখানে বলার উদ্দেশ্য না, কিন্তু আমরা বুঝতে পারছি আবু বকর কে। ইনশাআল্লাহ আবু বকরের ফজিলত আমরা সহি বুখারি থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কিত আলোচনার দরকার, আর আপনার দালিল শুনবেন বড় কোনো অসুবিধা নেই। দুনিয়া একদিকে, আবু বকর একদিকে, সুবহানাল্লাহ, দুনিয়া একদিকে, উমর একদিকে, দুনিয়া একদিকে, উসমান একদিকে, দুনিয়া একদিকে, আলী একদিকে, সাহাবায়ে কেরাম একদিকে, যে কোনো সাহাবী একদিকে, সারা দুনিয়া সাহাবায়ে কেরামদের মর্যাদা অনেক বেশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছেন। কুল্লান ওয়াদাল্লাহু আল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার সাথে জান্নাতের ওয়াদা করেছেন, যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম কবুল করেছিল আর যারা মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করেছে সবার সাথে রব্বুল আলামিন তখন তোমার গায়ে জ্বলা উঠে, গা জ্বলে তোমার সম্পর্ক ওই সব মুনাফিকদের সাথে, আর আমাদের সম্পর্ক আমাদের নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, আমাদের সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবায়ে, এই যে দুই সাহাবী আবু বকর ওমর, এই দুইজনের সাথে আমাদের সম্পর্ক, মা আয়েশার সাথে আমাদের সম্পর্ক, সমস্ত সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তথা সমস্ত সাহাবাদের সাথে, ঠিক না? তাই আমরা যে কোন সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু এইসব বেলাদিদের বন্ধু দিয়ে বন্ধুর পরিচয় সাধারণত না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা যদি খারাপ হন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হবেন? আবার প্রথম দুই সাহাবী ওরা যদি খারাপ হন তো কি হবে? কিছু না বললেও হয় না, এই জন্য বলছি রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু। এরপরে কাকে সালাম করবেন? এরপরেই এক কদম সরে গিয়ে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে সালাম করবেন, বলবেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মাদিন খাইরা। ঠিক আছে, যদি পারেন এরকম বাংলা অর্থ বলেছি আলহামদুলিল্লাহ, পুলিশের লোক ধারণা আছে না, এরকম হাত স্পর্শ করে ঠিক না, এরকম আচ্ছা কেউ কেউ থেকে বরকত নেই। আবার আমাদের দেশে তো আস্তাগফিরুল্লাহ আলিম কোন জায়গায় আপনি খবর পাবেন বলে মাজা ওই মসজিদ বকরি কবরস্থান ওখান থেকে একটু মাম্মা মাটি নিয়ে বলা খুব মজা আস্তাগফিরুল্লাহ আছে কি না, মক্কা মকামাতু মুআল্লা হিনা মুজিদ মজা ও তো ভন্ডামি আর শয়তানি আউযুবিল্লাহ শিরকের কত মাধ্যম এইসব কারণ। আমরা কেউ যেন এরকম না করি, লোকজনকে বাধা প্রদান করে সব শিরকের অন্তর্ভুক্ত সেসব পরে বল বলবেন। আর এগুলো হচ্ছে সাধারণত এটা হোজনা তবরুক এই এগুলি করা বিদা কাছে সরাসরি দোয়া করে যেন তিনি বিপদ দূর করে দেন আর তার চাহিদা তাকে দিয়ে দেন, এরকম আছে না? কেউ কেউ তো বলে কারো কারো আবিরা যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে যায় তখন কিন্তু আল্লাহকে ডাকবে না, তখন নবীকে ডাকবে। বাংলাদেশে আছে কিনা একজন না দুইজন বলতে নাই বলছে, এটা হচ্ছে বেয়াদবি। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে যাও তখন নবীকেই তুমি ডাকবে, আল্লাহকে ডাকবে না, আল্লাহকে ডাকলে হয় বেয়াদবি। আপনারা শুনেছেন কিনা? আমরা আরাফায় যাই, আমরা মুজদালিফায় যাই হজের সময়, আমরা মিনায় যাই, আমরা যেখানেই যাই সেখানেই যাকে ডাকি তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সবাই একমত? আমাদের বিপদ দূরকারী কে? আল্লাহ। আমাদের চাহিদ বস্তু দেয়ার মালিক কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? না। না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কোনো অন্য কোনো সাহাবী না, কোনো ওলি। যিনি দিতে পারেন, যিনি রিজিক দাতা, যিনি বিপদ দূরকারী, যিনি চাহিদ বস্তু দিয়ে দেন দেয়ার মালিক তিনি হলেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। তাই কি কারণ নিয়ে আকীদা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন বিপদ দূর করবে আমার ডাকে, তাহলে এটা কি হবে? বড় শিরক। এর দ্বারা মানুষ ইসলামের ভিতরে থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামলিকু লিনাফসিহি নাফআন ওয়ালা দাররান ওয়ালা ইয়ামলিকু লিগাইরিহি কাযালিকা নাফআন ওয়ালা দাররান ওয়ালা ইয়ালামুল গায়ব ওয়া হুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাদ মাত কামা ইয়ামুতু গায়বুহু মিন বানি আদম ফাহুয়া বাশারুন ইয়াহইয়া কামা ইয়াহইয়ুন ওয়া ইয়ামুতু কামা ইয়ামুতুন وليس له من تدبير الكون شيء ابدا الله رسول صلى الله عليه وسلم তিনি তার নিজের লাভ লোকসানের মালিক না, নিজেরই মালিক না, তোমাদের কি দিবেন? এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের লাভ লোকসানের মালিক না, এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, এমনি ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই মারা গেছেন যেভাবে অন্য বুনিয়াদও মারা যায়। আকীদা ঠিক আছে তো? অনেকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। আচ্ছা আপনারা কি বলেন, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা না যেতেন তাহলে সাহাবায়ে কেরাম কি তাকে মাটির নিচে দাফন করতেন? না, নিজের তো একটা বিবেক আছে ইয়ার, বাইরে যাওয়ার দরকার ঠিক। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতেন তাহলে তো এখন আর কবরটি বের করে দেওয়া উচিত ছিল, ঠিক না? নবী করিম তো মারা যাননি। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৌতে সাধারণ করতে হবে। এর মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিল না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রাণী না? যদি তিনি জিন্দা থাকতেন তাহলে সাহাবায়ে কেরাম তাকে মাটির নিচে দাফন করতেন না? অবশ্যই। অন্যদিকে তারা যে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভরুকসানের মালিক, যদি এরকম হতেন তাহলে তো সাহাবায়ে কেরাম তাকে দাফন করতেই পারতেন না। আমি জিন্দা কি রকম করবে? কি বলেন? মালিক করে দেখেন সামনে আল্লাহ নিজে বলেছেন কুল ইন্নি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমুদ্রকে বলেছেন قل اني لا املك لكم ضرا ولا رشدا قل اني لن يجيرني من الله احد ولن اجد من دونه ملتحدا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন তাদেরকে আমি তোমাদের লাভ লোকসানের মালিক না। স্পষ্ট কি না? জি, ধর মালিক হচ্ছি আর রসদ মানে লাভ, একটা আরেকটা বিপরীত। তোমাদের হেলায়াতের মালিক না, লাভের মালিক না, ক্ষতিরও মালিক না। আপনি বলুন আমাকে আল্লাহর আযাব হতে বা আল্লাহর পকড়াও হতে কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহ আমাকে পকড়াও করতেছে কেউ বাঁচাতে পারবে? লা ইউজিনানি মিনাল্লাহ আহাদ ওয়ালান আজিদা মিন দুনি মুলতাহাদা, আর তিনি ছাড়া আমি আর কোন জায়গায় কাউকে আশ্রয়স্থল দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের শকরের আশ্রয়স্থল কোনটা? সব শকরের আশ্রয়কে তুমি বলো আপনি বলে দিন, আমি বলে দিন আমি আমার নিজের লাভ লোকসানের মালিক না, তবে আল্লাহ যতটুকু চায়। সুবহান, আমরা নিজের লাভ করতে পারবো? যদি আল্লাহ তৌফিক না দেন নিজের ক্ষতি করতে পারবেন আল্লাহর ইচ্ছা ছাড়া? মাশাআল্লাহ, আপনি এটা সব ঠিক আছে। ইনি রব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, কুল লা আকুলু লাকুম ইন্নি খাযায়িনুল্লাহ ওয়া লা আলামুল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নি মালিক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আপনি বলে দিন আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে। আল্লাহ ধনভাণ্ডার কি মোহাম্মদ রাসূলের কাছে? ধনভাণ্ডার মালিক আল্লাহ। ওয়ালা আলামুল গায়ব, আমি গায়ব জানি না। দেখেন তারা বলে আলিমুল গায়ব নবী মোহাম্মদ রাসূল, আল্লাহ বলছেন আল্লাহ স্বয়ং তাকে বলে দিল লা আলামুল গায়ব, তুমি বলে বল আমি গায়ব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালিক, আপনি বলুন আমি তোমাদেরকে বলছি না যে আমি হচ্ছি ফেরেশতা, আমি ফেরেশতা না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূর না বশর? নূর না মানুষ? মাশাআল্লাহ। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো তারই অনুসরণ করি যা কিছু আমার উপর আমার প্রতি ওহী নাযিল হয়, এর থেকে বাইরে বাই না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন তিনি গায়বের মালিক না, লাভ লোকসানের মালিক না, তিনি ফেরেশতাও না, তিনি নূর না। ওই এই আয়াত কত নম্বর আয়াত? ওইটা ওই সূরাতুল আনআমের 50 নম্বর আয়াত। এটা এখানে আয়াত নম্বর লিখছে না কি, লাস্টের আয়াত নম্বরটা বললাম আর এর আগের আয়াত প্রথম দুটি হচ্ছে সূরাতুল জিন আর সূরাতুল আনআমের আরেকটি আয়াত। তো বলছেন ফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন মুহতাজুন ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি কার মুকাবেক্তি? আল্লাহর মুকাবেক্তি। ওয়া লাইসা বিহি গিনান আনহু তারফাত আইন, এক চোখের এক কোন পরিমাণ তিনি আল্লাহ থেকে অমুকাবেক্তি হতে পারেন না, সবসময় আল্লাহর মুকাবেক্তি। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর মুকাবেক্তি, আমরা কিছু করতে পারবো? আল্লাহ যদি তৌফিক না দেয়। কারো জন্য কোনো লাভ করতে পারবেন না, কারো কোনো ক্ষতিও করতে পারবেন না, কারো থেকে ক্ষতি দূর করতে পারবেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর এক বান্দা, আর তিনি মারবুব, অর্থাৎ আল্লাহই তার লালন পালন করেন। সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সকলের রব কে? আল্লাহ। আর আমরা মনে হলাম আল্লাহর মারবুব, মানে আল্লাহ আমাদের লালন পালন করেন। মুকাল্লাফ কুমা ইউকাল্লাফু বনু আদম, যেভাবে আদম সন্তান যেভাবে মুকাল্লাফ, শরীয়তের বিধান পালনে বাধ্য, ওই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়েননি? না, মৌত পর্যন্ত পড়েছেন। কিন্তু দুঃখের ব্যাপার, অনেক গণ্ডগণ্ড মজুদ, তাদের আকীদা, তারা যদি শরীয়ত তরিকত মারিফত পর্যন্ত পৌঁছে যাওয়ার শরীয়তের বিধান পালন না করলে হয়, আমরা শুনে এটা ইনসান না হাইওয়ান? এটা আস্তাগফিরুল্লাহ, এরকম মজুদ কত? আউযুবিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব কি? وانما يمتاز بما من الله عليه من الرساله التي لم تكن لاحد قبله ولن تكون لاحد بعده وهي الرساله العظمى التي بعث بها الى سائر الناس الى يوم القيامه. তার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এমন যে আল্লাহ পাক তাকে এমন ইহসান করেছেন যেটি হলো রিসালা, আল্লাহ তাকে এমন ভাবে রাসূল বানিয়েছেন যে রিসালাতের দায়িত্ব তার পূর্বে আর কাউকে দেননি, তারপরেও কেউ পাবে না। তার এই রিসালাত হচ্ছে সবচেয়ে বড় রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য রসুল হয়ে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কারো তুলনা হয়? এই হচ্ছে তার বৈশিষ্ট্য, তার বিশেষত্ব। কিন্তু আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কিছু চাইবো বা কবর জিয়ারত করতে গেলে হয় আল্লাহ হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চাও না, আউযুবিল্লাহি মিনাশ শাইতান, এই সব হচ্ছে শিরিক। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে আমি আর বেশ লম্বা বক্তব্য রাখবো না, হালকা একটা প্রশ্নের উত্তর জানা দরকার। মা হুকমু জিয়ারাতি বাদিল মাকাবির বিল মদিনা কাল বাকিয়া ওয়াস শুহাদা, মদিনার অন্যান্য কবরস্থানের জিয়ারত করার বিধান কি? যেমন বকি কবরস্থান এমনিভাবে সোহাদায় হচ্ছে। এখানে একটা কথা বলি, এখানে বলেন কাল বাকিয়া, অনেকে বলেন কি জান্নাতুল বাকিয়া, বলে না এরকম সহি, বুঝতে পারছেন? হাদিস এসছে মাকবারাতুল বাকিয়া, মাশা ইমাম বলেছে মাকবারাতুল বাকিয়া, যারা বকি কবরস্থানে মারা যাবে তাদের জন্য দাফন হবে, দাফন করা হবে তাদের জন্য দোয়া করেছেন, বলছেন আল্লাহুম্মাগফির লি আহলি বকিয়াল গারকা, বকি কবরস্থান বেশি কি আল্লাহ তুমি মাফ করো, কিন্তু এই জন্য কি আমি জান্নাত পাবো? আলাদা কোথাও বুঝতে পারছেন, এটা হয় না, জান্নাত পাওয়া সহি না। জান্নাতে রাওলাত রাওলাত মিন রিয়াদুল জান্না অন্য অংশ, মা বাইন বাইতি ও মিম্বারি রাওলাত মিন রিয়াদুল জান্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থান হচ্ছে রাওলাত মিন রিয়াদুল জান্না, জান্নাতের বাগিচা সমূহের একটি বাগিচা। সুবহানাল্লাহ, আলাম মওজুদ। কিন্তু মাকবারাতুল বাকি কে আপনি জান্নাতুল বাকি বলবেন কোথায়? দলিল প্রয়োজন, বুঝতে পারছেন? তো বলছেন জবাব কি শেখ সাহেব বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, জিয়ারাতুল কুবুর সুন্নাহ ফি কুল্লি মাকান, সব জায়গায় কবর জিয়ারত করা সুন্নাহ, শুধু মদিনায় না, পুনে যায় বাংলাদেশও যে কোনো জায়গায় কবর জিয়ারত সুন্নাহ। আমরা বাংলাদেশ, আমরা বাড়ি কোথায়, যে কোনো জায়গায়, ঢাকা, রাজশাহী, সিলেট, বহালি, কুমিল্লা, যত আছে, বরিশাল, যাই বলে না, পটুয়ালি, সব দিচ্ছি তো, যার বাড়ি যেখানে, গ্রামের কবরগুলির ইজ্জত বেশি, আপনার নিকটাত্মীয় আছে, আপনার মা বাপ ঘরে আছে, ঠিক কিনা? আপনি এদের কবর দিয়ে যাওয়া বছর করেন, আমার কি ওই শহীদ গিয়া আর বঙ্গবন্ধু আর কিছু পায়নি, আত্মীয়স্বজনের কবর যে কোনো জায়গায় মকবরা আছে, আমাদের এখান থেকে বেশিরভাগ হয়তো যাইনি অন্যদিকে যার মত হয়ে যায় তাকে তাড়াতাড়ি করে দাফন করার নির্দেশ নির্দেশ দিয়েছে, বিলম্ব করতে নাই, যথাসাধ্য এমনি ভাবে কারণ ওর যদি এখানে হয়, আমরা যেমন ইন্ডিয়ান এখানে মত ওসিয়ত করে যাবেন, তাড়াতাড়ি করে দখল করার জন্য, লেট নেই, এরকম বলবেন না, আমার কবর নিয়ে যাক বাংলাদেশ, বিশেষ করে মকরাতুল বাকি বাকি কবরস্থান, এই কবরস্থানে অনেক সাহাবাকে দাফন করা হয়েছে, এদের মধ্যে থেকে সবার উপরে যার নাম আসবে তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝলেন? উসমান বিন আফফানের কবর কত সাহাবায়ে কেরাম প্রয়োজন, নাম নেবেন, তাবিন তবে তাবিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টা করবে কবর জিয়ারতের সুযোগ নাই, গেট বন্ধু তো আর কি করা যাবে, বুঝতে পারছেন? ও কেদা আলিকা এইগুলো কয়েকটা জায়গায় জিয়ারা, মসজিদ নববী, তারা মসজিদ আবার রসুল ইসলাম, আবু বকর উমর, আর মকবরাতুল বাকি, আরেকটা হলো সুন্নাহ জিয়ারত করা উহুদ কবরস্থান, ওখানে গিয়ে যেখানে সাহাবায়ে কেরাম 70 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে দাফন করা হয়েছে, আর এদের শীর্ষে যিনি, তিনি হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আমরা সবাই জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সম্পর্কে বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা, আমাদেরকে একটু ওখানে গেলে শিক্ষা নেওয়া দরকার, এরা কেউ জানলো আল্লাহর প্রতি কি কারণে আমরা আজকে সোলারটা করে পড়ি না, সবাই না কি বলে ডিউটি 12টা পর্যন্ত তো পড়া উঠা যায় না, এরকম করে গেলে নটা পড়া বেশিরভাগ মুসলিম, এখন দেখি এই আমি ওনাদের কথা বলছি, বেশিরভাগ মুসলিম ফজরের সময় জামাতের সাথে সালাত আদায় করে না, আর আপনি হয়তো বলবেন শুধু সারা পৃথিবীতে হয়তো এরকম, কিন্তু ওনাদের এরকম কিনা, যে জায়গায় রমজান মাসে মসজিদ সারা ফুল হতো, 10 কাতার 12 কাতার, এখানে এক মসজিদ ওই যে পুরুষের জায়গা ফুল হয়ে মহিলাদের জায়গা অফুল হয়ে যেত, পরবর্তীতে মানুষ বাইরে দাঁড়াতো, আমি দেখেছি সচক্ষে, ঠিক কিনা? ওই আমাদের কুমিরের মসজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা আর ভালোবাসা, কিন্তু মানে নাই কিরকম ভালোবাসা, এগুলো সব হচ্ছে মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পূর্বে কি বলেছেন? আস-সালাত আস-সালাত সালাত সালাত, আমার উম্মতরা তোমরা সালাত কে আঁকড়ে ধরো, সালাত কে আঁকড়ে ধরো মারা যাওয়ার পূর্বে। আর তুমি এখন সালাত নাই বলছো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা মনে থাকলেই হয়, নন নাই থাকলেও ত্রুটি না, এসব ত্রুটি আমাদেরকে দূর করতে হবে। কত সালাত আমার এখানে সামনে যারা আছে হয়তো থাকতে পারে কারো ত্রুটি, অথবা আপনারা যারা বড় অথবা যারা নতুন এদেরকে বলছি আপনারা, আর যারা আমার ছোট ভাই সবাইকে বলছি তোমরা, আদর করে বলছি বিশেষ করে পুরাতন ছাত্র, তোমাদেরকে কি বলবো ঠিক না? খবরদার, পাঁচ ওয়াক্ত সালাত, আল্লাহর ওলি হতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে মানে প্রথম তো তাওহীদ, দুইটার কথা বলতেই হয় না, ঈমান আনার পরে সবচেয়ে এরপরেই যে আমল করতে হবে তা হবে কি সালাত। তো সবসময় খেয়াল রাখবেন পাঁচ ওয়াক্ত সালাত যেন আমরা আদায় করি। তো শোহাদায়ে উহুদ যাবেন, ওখানে কবর জিয়ারত করবেন, আর মসজিদে কুবা, মসজিদে কুবার জিয়ারত আমরা যথাসাধ্য চেষ্টা করি। যখন উমরায় যায় সবাই ওই জিয়ারার পয়সা আলাদা নেই, ওরা দিও আজা হামস্তা ঋষি না দে ঠিক, তবু আয় সুযু আলহামদুলিল্লাহ, আপনি জানেন আর কতদিন এখানে থাকবেন। মসজিদে কুবা এখানে শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি করে ইখরুজু মুতাতাহহিরান ওয়া ইসলি ফিহি রাকাতাইন লিআন্ন ফি যালিকা ফাযলান আযীমান, মানে ওখানে যাবে ওযুর সাথে আর ওখানে গিয়ে দু রাকাত সালাত আদায় করবে, কারণ এ ক্ষেত্রে অনেক মর্যাদা আছে, শেখ সাহেব এটা উল্লেখ করেছেন, ফযল আযীম। মানে আমরা পেয়েছি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার ঘরে উযু করে পবিত্রতা হাসিল করে ওখানে গিয়ে সালাত আদায় করে, আল্লাহ পাক এর বদলে তাকে একটি উমরা আদায়ের সওয়াব দান করবে এবং উমরা সমান হয়ে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ নিয়মা মসজিদে কুবার জিয়ারত। আর চেয়ার করে বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ, ওলাইসা হুনাকা শাইউন ইউজার ফিল মদিনা সিওয়া হাদি, এছাড়া আর কোন জায়গা নেই মসজিদ মদিনায় জিয়ারত করার জায়গা, ইবাদত মনে করে এইসব এইসব জিয়ারতের জায়গা ছাড়া বাকি যেগুলি আছে ওই দেখবেন কি মসজিদ সাবা কেউ মসজিদ কিবলাতে, এগুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। আশা করি স্পষ্ট, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান। আমরা যা আলোচনা করলাম আর আলোচনা শুনলাম, আল্লাহ আমাদেরকে মানা তৌফিক দান, এই অর্জন করার এবং মারা তৌফিক দাও এবং প্রচার করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, খবর আযাব থেকে নিজাত দাও। আল্লাহুম্মা ইনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'উনা ওয়া জিদনা 'ইলমান তানফা'উনা বিহি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম 'আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া 'আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।